মা আগো চন্দ্র মা তুমি মেঘা তলে লুচি যাও না চন্দ্র মা আগো চন্দ্র মা তুমি মেঘা তলে লুচি যাও না এই রাতে ঝুমে এই মন ঝুমে ঝুমা ঝুমা আঁখি দিকে খোলো না চন্দ্রমা আগো চন্দ্রমা তুমি মেঘা তলে লুচি যাও না অভিমানিনী গতিকে হসি দিও তুম মৌনতা ভালো লাগে না ভালো লাগে না ঝুমা আঁখি দিকে খোলো না দিকে খোলো না